আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস আঁখি মেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না। আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা, কাছে এসো ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জ্বেলো না। তার সময় হলো আমায় মালা দেবার, সে যে প্রাণের সুরে গান শোনাবে বার। তার সময় হলো আমায় মালা দেবার, সে যে প্রাণের সুরে গান শোনাবে বার। সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস আঁখি মেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না। ও পলাশ ফিরে চেয়ো না, ও কোকিল তুমি গেও না, লাজুক লতা হয়তো গোলাজ পাবে, তার মুখের কথা বুকে রয়ে যাবে। তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়, আহা হৃদয়ে মাঝে সুরের খেয়া ভাষায়। তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়, আহা হৃদয়ে মাঝে সুরের খেয়া ভাষায়। দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস আঁখি মেলো না, ও আকাশ প্রদীপ জ্বেলো না।